Book 2 40 40 40 السؤال عن الطريق রাস্তা জিজ্ঞাসা করা রাস্তা জিজ্ঞাসা করা من فضلك মাফ করবেন মাফ করবেন هل يمكنك مساعدتي؟ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? أين يوجد هنا مطعم جيد؟ এখানে আশেপাশে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে? এখানে আশেপাশে কোথায় ভালো রেস্টুরেন্ট আছে? اذهب لجهة اليسار عند الزاوية. ওই কোণের থেকে বাঁ দিকে বাঁক নিন ওই কোণের থেকে বাঁ দিকে বাঁক নিন ثم سر مسافة قصيرة على خط مستقيم তারপরে কিছুক্ষণ সোজা যান তারপরে কিছুক্ষণ সোজা যান ثم اذهب لجهة اليمين 100 متر তারপরে 100 মিটারের মতো ডান দিকে যান তারপরে 100 মিটারের মতো ডান দিকে যান يمكنك ايضا ان تاخذ الباص আপনি বাসে করেও যেতে পারেন আপনি বাসে করেও যেতে পারেন يمكنك ايضا ان تاخذ الترام আপনি ট্রামে করেও যেতে পারেন আপনি ট্রামে করেও যেতে পারেন يمكنك ايضا ان تسير خلفي আপনি আপনার গাড়ি করেও আমাকে অনুসরণ করতে পারেন আপনি আপনার গাড়ি করেও আমাকে অনুসরণ করতে পারেন كيف اصل الى استاد كره القدم আমি ফুটবল স্টেডিয়ামে কিভাবে যাব আমি ফুটবল স্টেডিয়ামে কিভাবে যাব اقطع الجسر পুল পার হয়ে যান পুল পার হয়ে যান اعبر النفق টানেলের মধ্য দিয়ে যান টানেলের মধ্য দিয়ে যান سر حتى ثالثه اشاره ضوئيه তৃতীয় সিগন্যাল না আসা পর্যন্ত গাড়ি চালিয়ে যান তৃতীয় সিগন্যাল না আসা পর্যন্ত গাড়ি চালিয়ে যান ثم انعطف يمينا عند اول شارع তারপরে আপনার ডান দিকের প্রথম রাস্তায় বাঁক নিন তারপরে আপনার ডান দিকের প্রথম রাস্তায় বাঁক নিন ثم سر على خط مستقيم على التقاطع التالي তারপরে সোজা পরবর্তী চৌরাস্তা পার হয়ে যান তারপরে সোজা পরবর্তী চৌরাস্তা পার হয়ে যান من فضلك كيف اصل الى المطار মাফ করবেন আমি বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাব মাফ করবেন আমি বিমানবন্দর পর্যন্ত কিভাবে যাব الافضل ان تاخذ المترو সবথেকে ভালো হয় যদি আপনি সাবওয়ে দিয়ে যান সবথেকে ভালো হয় যদি আপনি সাবওয়ে দিয়ে যান اركب ببساطه حتى اخر محطه সোজা একেবারে শেষ স্টপ পর্যন্ত চলে যান সোজা একেবারে শেষ স্টপ পর্যন্ত চলে যান الرجاء الذهاب الى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية